তারা আপন নেশায় প্রমত্ত ছিল। فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل অতঃপর সূর্যোদয়ের সময় তাদেরকে প্রচন্ড একটি শব্দ এসে পাকড়াও করল। অতঃপর আমি জনপদটিকে উল্টে দিলাম এবং তাদের উপর কঙ্করের প্রস্তর বর্ষণ করলাম। إن في ذلك لآيات للمتوسمين وإنها لبسبيل مقيم إن في ذلك لآية للمؤمنين নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্য নিদর্শনাবলী রয়েছে। জনপদটি সোজা পথে অবস্থিত রয়েছে, নিশ্চয় এতে ইমানদারদের জন্য নিদর্শন আছে। নিশ্চয় গহীন বনের অধিবাসীরা পাপী ছিল, অতঃপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি। উভয় বস্তি প্রকাশ্য রাস্তার উপর অবস্থিত। ولقد كذب أصحاب الحجر المرسلين وآتيناهم آياتنا فكانوا عنها معرضين নিশ্চয় হিজরের বাসিন্দারা পয়গম্বরগণের প্রতি মিথ্যারোপ করেছে। আমি তাদেরকে নিজের নিদর্শনাবলী দিয়েছি, অতঃপর তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়। وَكَانُوا يَنْحِتُونَ مِنَ الْجِبَالِ بُيُوتًا آمِنِينَ فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُصْبِحِينَ فَمَا أَغْنَى عَنْهُمْ مَا كَانُوا يَكْسِبُونَ তারা পাহাড়ে নিশ্চিন্তে ঘর খোদাই করত, অতঃপর এক প্রত্যুষে তাদের উপর একটা শব্দ এসে আঘাত করল। তখন কোন উপকারে আসল না যা তারা উপার্জন করেছিল। وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا إِلَّا بِالْحَقِّ وَإِنَّ السَّاعَةَ لَآتِيَةٌ فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِيلَ إِنَّ رَبَّكَ هُوَ الْخَلَّاقُ الْعَلِيمُ আমি নভমণ্ডল, ভূমণ্ডল এবং এত দুভয়ের মধ্যবর্তী যা আছে তা তাৎপর্যহীন সৃষ্টি করিনি। কেয়ামত অবশ্যই আসবে, অতএব পরম ঔদাসীন্যের সাথে ওদের ক্রিয়াকর্ম উপেক্ষা করুন। নিশ্চয় আপনার পালনকর্তাই স্রষ্টা সর্বজ্ঞ। وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ আমি আপনাকে সাতটি বারবার পঠিতব্য আয়াত এবং মহান কোরআন দিয়েছি। لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَى مَا مَتَّعْنَا بِهِ أَزْوَاجًا مِنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ واخفض جناحك للمؤمنين আপনি চক্ষু তুলে ওই বস্তুর প্রতি দেখবেন না যা আমি তাদের মধ্যে কয়েক প্রকার লোককে ভোগ করার জন্য দিয়েছি। তাদের জন্য চিন্তিত হবেন না, আর ইমানদারদের জন্য স্বীয় বাহু নত করুন। وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين الذين جعلوا القرآن عضين আর বলুন, আমি প্রকাশ্য ভয় প্রদর্শক, যেমন আমি নাজিল করেছি যারা বিভিন্ন মতে বিভক্ত তাদের উপর, যারা কোরআনকে খণ্ড খণ্ড করেছে। فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ অতএব আপনার পালন কর্তার কসম, আমি অবশ্যই ওদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব ওদের কাজকর্ম সম্পর্কে। অতএব আপনি প্রকাশ্যে শুনিয়ে দিন যা আপনাকে আদেশ করা হয় এবং মুশরিকদের পরোয়া করবেন না। বিদ্রুপকারীদের জন্য আমি আপনার পক্ষ থেকে যথেষ্ট যারা আল্লাহর সাথে অন্য উপাস্য সাব্যস্ত করে, অতএব অতি সত্বর তারা জেনে নেবে। وَلَقَدْ نَعْلَمُ أَنَّكَ يَضِيقُ صَدْرُكَ بِمَا يَقُولُونَ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِنَ السَّاجِدِينَ وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينَ আমি জানি যে আপনি তাদের কথাবার্তায় হতোদ্যম হয়ে পড়েন, অতএব আপনি পালন কর্তার সৌন্দর্য স্মরণ করুন এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান এবং পালন কর্তার ইবাদত করুন যে পর্যন্ত আপনার কাছে নিশ্চিত কথা না আসে।